بسم الله الرحمن الرحيم. الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فيا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله پاک شکریہ ادا کری جی اللہ سبحانہ و تعالی ہمادر کے آج کے بیوشتی بار دن مطرات ایشا صلاة جماعت ادا کرار پوئے الرس জালিয়াত ইসলামিক সেন্টার পত্রিকা আয়োজিত এই হলে এই মিলনায়তনে দিনী আলোচনা করা আর শোনার জন্য আল্লাহ জি আমাদের সকলকে তৌফিক দিলেন জড়ো হওয়া, তাই আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। প্রথমে রব্বুল আলামিনের শুক্রিয়া, আমার নবী আপনাদের নবী রহমতুল্লাহ আলমী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা পেশ করতেন ভাষণ বক্তব্য রাখতেন, প্রথমে ইন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুরু করতেন। কারণ আমরা যা পেয়েছি, আমরা যে মানুষ হয়ে সৃষ্টি জন্মগ্রহণ করেছি, আমরা যে যেসব নিয়ামত আমরা পাচ্ছি সবই রব্বুল আলমিনের পক্ষ থেকে পাচ্ছি, তাই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন ছাড়া আমরা তার হক আদায় করতে পারবো না। আল্লাহ রব্বুল আলমিনের হক আদায়ের একটা মহামাধ্যম হচ্ছে আল্লাহকের শুকরিয়া জ্ঞাপন করা, আর তাই হলো আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন যখন আপনি কোরআনে কোরআনে করিম পাঠ শুরু করেন, প্রথমে সূরাতুল ফাতিহা আসু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াক নাবুদ ওয়া ইয়াক নাস্তাঈন। তারপরে দোয়া اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আপনারা সবাই আমরা সবাই নমাজে সব শুক্রিয়াটা পাঠ করি, পাঠ করেন কিনা? আল্লাহর শুক্রিয়া আদায় করছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বক্তব্য প্রদান করতেন বলতেন আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয়, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝেন, এটাকে বলা হয় খুতবাতুল হাজ্জ। শুধু বিয়ের সময় পাঠ করে, এটা বিয়ের সময় না, যখনই প্রয়োজন যখনই বক্তব্য এটা শুরু করবেন আলহামদুলিল্লাহ বলে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, আমরা তারই শুকরিয়া জ্ঞাপন করি আর তারই কাছে সাহায্য চাই, কারণ সাহায্য চাওয়ার মালিক যার কাছে আপনি সাহায্য চাইবেন তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সকলের আকীদা বিশ্বাস ঠিক হওয়া দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি এ দর্শে আমার মিজান ভাই আলোচ্য বিষয়ে তিনি আমাকে প্রথমে কিছু দেননি, পরে বললেন একটা বিষয় নিয়ে আলোচনা। তো আমি মনে মনে ভাবলাম হাদিসে জিব্রিল বলে প্রসিদ্ধ একটা হাদিস আছে, ওই হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সামনে আমি আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত। আচ্ছা, আমাকে বললেন তিনি জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা। আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই, আমরা যারা এখানে আছি মুসলমান যারা, তারাও জান্নাতে যেতে চায় ঠিক কিনা? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আচ্ছা, যদি কেউ এখানে হিন্দু থাকে তারও কামনা বসা আমরা যেন স্বর্গ লাভ করি ঠিক কিনা? কেউ চায় না নরকে যেতে, সবাই স্বর্গ লাভ করতে চায়। দেখেন কিরকম আপনি স্বর্গ লাভ করবেন, কিরকম আপনি জান্নাত লাভ করবেন, সেই বাণী নিয়ে এসেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি হাদিস বলছি সংক্ষিপ্ত, মানে হাদিস লম্বা। আমি যদি আপনাদের সামনে হাদিসের ব্যাখ্যা করতে চাই তাহলে অসম্ভব, মানে সম্ভব এত অল্প পরিসরে কি করবেন, কিন্তু হাদিসের অর্থটা ভাবার্থ আর কিছুটা কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন সহি মুসলিম কিতাবুল ঈমানের প্রথম হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত বর্ণনা করেছেন তার বাপ থেকে ওমর ইবনে খাত্তাব থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع فخذيه على فخذيه أو وضع يديه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام। আমরা বসা ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এমনি মুহূর্তে এক ব্যক্তির উদয় হল যার পরনে কাপড় ছিল সাদা ধবধবে, তার চুল ছিল পরিপাটি করা খুব সুন্দর কালো। আমাদের মধ্যে থেকে কেউ তাকে চিনে না, অন্যদিকে তার মধ্যে সফরের আলামত, কোন রকমের আলামত, কোন রকমের চিহ্ন তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল, কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে চিনে না। আসলেন, এসেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে চলে এলেন। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দু হাঁটুর সাথে তার দু হাঁটু মিলিয়ে দিলেন, আদবের সাথে বসলেন, আর তার দু হাত তার নিজ দুই হাঁটুর উপর রাখলেন। এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম নাম দিয়ে নাম ধরে কেউ ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তোমরা যেভাবে সাধারণ লোকজনকে ডাকো ওইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবে না। কিন্তু এই ব্যক্তি এসে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আচ্ছা, মুহাম্মদ বলে বলছেন, তুমি আমাকে বলে দাও ইসলাম কি, ইসলাম কি? আমি এখন বলবো না ইসলামের অর্থ কি, এই সেই এগুলো না। আমরা আমাদের যেসব কাজ করতে হয় ইসলাম কবুল করার পর ওগুলি আমাদের করণীয়, ওগুলি আমাদের জানা দরকার। বললেন, ইসলাম সম্পর্কে বলুন। তাহলে বুঝা গেল কি এই লোকটি অপরিচিত, হয়তো বেদুই, কিছু চিনে না, আদব কায় না। এসেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নাম ধরে বলছে, ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আশ্চর্যান্বিত হলেন, কিন্তু অন্যদিকে সাহাবায়ে কেরাম ভাবতেন যদি এরকম কোন মানুষ আসে এদুইন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করে তো আমরা অনেক কিছু জানতে পারব। সুবহানাল্লাহ, আবুল লাহাব প্রশ্ন করল, আদব কায়দা জানে না, কারণ আমাদের মধ্যে তো সবাই যখন কথা বলে আদবের সাথে কথা বলে, এসে বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে তুমি বলো, আমাদের সকলের প্রয়োজন, আমরা যেখানে আছি আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আর যারা অমুসলিম তারাও আজকে এখানে শুনেছি, আমার ভাই বলে নিজন ভাই কয়েকজন এসেছেন এখানে, তো তাদের জন্য এটা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা উচিত করলাম, আল্লাহ যে তাদেরকে এই মজলিসে এই বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। বলা যায় না হেদায়েতের মালিককে আল্লাহ, হয়তো তাদের ভিতরে হেদায়েতের আলো ইনশাআল্লাহ জ্বলে উঠতে পারে, কারণ হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিকটাত্মীয় লোকজনকে দাওয়াত দিয়েছেন, আপন চাচাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আপন চাচা পর্যন্ত হেদায়েত কবুল করেননি, কারণ হেদায়েত হেদায়েতের পথ দেখাবেন এটা আপনার কাজ, কিন্তু হেদায়েত দিয়ে দেওয়ার মালিক আপনি না, হেদায়েত দিয়ে দেওয়ার মালিক কে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের ঈমান আল্লাহ পাক আরো বাড়িয়ে দিন। আমিন। জিবরিল আলাইহিস সালাম বললেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাই আপনারা দেখেন আমরা যখন উযু করি, উযু করার পরে আপনারা সকলেই কালিমা শাহাদাত পাঠ করেন কিনা, যারা করেন না আজকে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। এরকম সহি মুসলিমের আরেকটি রওয়ায়াত, এই উমর ইবনে খাত্তাবি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি উযু করে, পরিপূর্ণরূপে উযু করে, তারপরে কালিমা শাহাদাত পাঠ করে, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কি হলেন সত্য ইলাহ, আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ হতে পারে না এবং না, তাই সত্য মাবুদ হক মাবুদ একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যদি কেউ উযু করার পরে এই কালিমাটা পাঠ করে তার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটি দরজা খুলে দেন, সে যে দরজা দিয়ে ছায় সে দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। ভাইরামা, আমাদের ঈমান মজবুত করা উচিত কিনা? শুধু আসলাম এরকম এরকম করলাম, উযু করলাম, উযুতেও সওয়াবের আশা নাই, নামাজ পড়লাম কেন পড়লাম কিনা, সেই কায়েম অবক্ষে আমরা সালাত আদায় করছি না, একাগ্র চিত্তে সালাত আদায় করছি না, সালাতে খুশু খুশু নাই, এরকম যদি আমি বলি এই জমানায় পাওয়া দুষ্কর, খুব কম মানুষই হয়তো এরকম আছে যাদের মধ্যে খুশু আর খুব আছে। সর্বপ্রথম কেয়ামতের একটি আলামত হলো, সর্বপ্রথম আলামত হচ্ছে যে মানুষ সালাত পড়বে কিন্তু খুশু আর খুশু থাকবে না, বিনয় নম্রতা থাকবে না, একাগ্র চিত্তে মানুষ সালাত আদায় করবে না, যাবে আল্লাহু আকবার বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, সালাত শেষ করবে, কিন্তু কার উদ্দেশ্যে সালাত পড়লো, মনটা কোন জায়গায়, সে মন নিয়ে আল্লাহর সামনে সে যে দাঁড়িয়েছে এই মন নিয়ে সে সালাত আদায় করে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরামা, আল ইসলাম প্রথম নম্বর কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই, আমরা যারা মুসলিম আলহামদুলিল্লাহ, যারা অমুসলিম আপনাকেও জিজ্ঞেস করতে চাই, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আসমান থেকে আমাদেরকে পানি কে দেয়? আল্লাহ। আপনি খেয়াল করুন কেউ এক্ষেত্রে অমত পোষণ করে না, হিন্দুরা পর্যন্ত বলে উপরওয়ালা যিনি তিনিই পানি দেন, উপরওয়ালা যিনি তিনিই পানি দেন। আচ্ছা, আমাদেরকে রিজেক্ট কে দেয়? قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আসমান থেকে তোমাদেরকে কে রিজিক দেয় জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেয় আপনি তাদেরকে জিজ্ঞেস করুন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এই সাত আকাশ সাত জমিন এই সব সৃষ্টি কে সৃষ্টি করেছে ওরা সকলেই বলে উপরওয়ালা সৃষ্টি করেছে ঠিক কি না কে বলে উপরওয়ালা সৃষ্টি করেছে আর আমাদের আকীদা যারা মুসলমান ওরা নির্দ্বিধায় বলবে আমাদের সৃষ্টিকর্তা এই সব সৃষ্টি সৃষ্টি করেছেন সাত আকাশ সৃষ্টি করেছেন সাত জমিন সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন যত গ্রহ নক্ষত্র আছে সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র রব্বুল আলামিন আর তিনি হলেন আল্লাহ এজন্যই আমরা বলি হক মাহবুদ সত্য মাহবুদ যিনি তিনি হলেন একমাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি বলবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন হেদায়াত দান করুন বুঝার তৌফিক দান করুন ভাই আমার যদি আমাদের ঈমান আগে যদি ঈমান যদি ঠিক না হয় যতই আমি ইবাদত করি না কোনো আমাদের ঈমান ঠিক হবে না আমাদের আমল ঠিক হবে না যতই আমল করি আমল ঠিক হবে না যদি ঈমান ঠিক না হয় আচ্ছা এমনি ভাবে আমরা যারা মুসলমান আলহামদুলিল্লাহ যদি ঈমানের সাথে যদি শিরকের সংমিশ্রণ করি তাহলে কি আমরা মুসলমান হলাম ইমানের সাথে যদি শিখ মিলিয়ে দেই তাহলে কি আমরা মুসলমান হলাম আপনারা এখানে নিয়মিত আসেন দর্শে আমার শেখ মিজান ভাই দর্শ পেশ করেন আরো ওলামা একরাম মাঝে মধ্যে আসেন আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ অনেকেই জানেন কিন্তু এগুলো হলো তাজদীদ আলোচনা বারবার উল্লেখ করা তার মানে ইমান তাজা করা ইমান তাজা করা আল্লাহ বলেছেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে আর যখন আল্লাহর কালাম পাঠ করা হয় তাদের সামনে তখন তাদের ঈমান বৃদ্ধি লাভ করে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না আল্লাহর দিনের আলোচনা করলে আল্লাহর দিনের আলোচনা শুনলে কোরআন থেকে আলোচনা শুনলে আমাদের সকলের ঈমান বাড়ে কিনা যে কোনো ব্যক্তি আলোচনা করুক সেটার প্রয়োজন নেই যদি একটা মুসলমান হয় সত্যিকারের মুসলমান হয় এই সেন্টারে একটা ছাত্র হয় আলোচনা পেশ করে উস্তাদ পর্যন্ত অনেক সময় উপকৃত হয় আমি নিজে উপকৃত হই আর মিজান ভাই তো উপকৃত হবে ঠিক কিনা জান ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সকলের ঈমান তাজা করে দেয় ভাই আমার দেখেন ইসলাম আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন আমি এবারে সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই আর বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল আমি এখন মুসলমান হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বললেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই কিন্তু আল্লাহ ছাড়া আরেকজনের কাছে কি আপনি দোয়া করেন আপনার ঈমানটা মজবুত হলো না আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কবরের সামনে আপনি সিজদা করলেন ঈমান হয়েছে না আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু পীরের সামনে আপনি কি ধর্ণা দেন পীর পূজা করেন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নজর নিয়াজ পেশ করেন বাবার নামে দাদার নামে আপনার ঈমান কি হলো না লা ইলাহা ইল্লাল্লাহ তাই আপনি সত্যিকারের করতে মন থেকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে কি আমি কোনো ইবাদত করতে পারবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া যতই ইবাদত করবো কার তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিজ পক্ষ থেকে ইবাদত করলে ইবাদত কবুল হবে না যেহেতু এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা পাওয়া যায় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আজ এরপরে আসি ইকামাতুস সালাত দ্বিতীয় নম্বর সালাত কায়েম আচ্ছা আমাদের মনে কি আস্তাগফিরুল্লাহ আলাজিম আমরা সবাই জানি কয়েক সালাত পড়তে হয় বলেন তো হাত একবার দেখান তো হাত একবার ডাঙ্গ সবাই হাত তুলেন চুপ কয়েক তো হচ্ছে সালাত আচ্ছা হাত আমার যদি আপনি বলেন এরকম হবে যদি এরকম যদি এরকম যদি এরকম যদি নাই বুঝতে পারছেন তাহলে সালাত করো পাঁচ ওয়াক্ত আজকে আমি আমার পার্শ্ববর্তী মসজিদে সালাত আদায় করলাম তো এই মসজিদে ইমাম মুয়াজ্জিন কেউ না থাকে আমি মুয়াজ্জিন করি আশপাশে যারা চিনে আমাকে মুয়াজ্জিন আজকে ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, ইমাম সাহেব আমাকে সালাত সাহেব চলে আসছি, দৌড়ে দৌড়ে এসে আমাকে বলছে শেখ শেখ না বলছি এরকম, দেখো এক সপ্তাহের মধ্যে তার সাথীর কথা বলছে, এক সপ্তাহের মধ্যে চার দিন না পাঁচ দিন আসেনি ফজরের সালাত শুয়ে পড়ে। আমাকে বললেন তুমি একটু বুঝাও, কিন্তু যার সম্পর্কে বলেছেন খুব ভালো লোক মাশাআল্লাহ আখলাক ভালো কিন্তু সালাতে ত্রুটি। আমি আপনাদেরকে বলতে চাই সবচেয়ে যে বেশি যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য নৈকট্য লাভ করতে পারি ওই আমল কোনটি বলেন তো? সালাত কিনা? সালাত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন আল্লাহ পাক তাকে প্রথমে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, তাই না? ঘটনা বলা উদ্দেশ্য না, দিশা। একদম লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি এই নিয়ে যাও পাঁচ, আর এটা পাঁচ পাঁচ নয় বরং কত 50। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন এই পাঁচ ওয়াক্ত আদায় করছেন না বরং হুবহু 50 ওয়াক্ত সালাত আদায় করছেন। এবারে যদি এক ওয়াক্ত সালাত আপনার যদি মিস হয়ে যায় তাহলে এক ওয়াক্ত মিস হলো না 10 ওয়াক্ত মিস হলো? 10 ওয়াক্ত। ভাইরা মা বুঝতে হবে, ইয়া ইখওয়ান, হে আমার ভাইরা, আমি আজ দেখি আমি বিভিন্ন জায়গায় যাই, মাগরিবের সালাতে লোক অনেক হয়, এশার সালাতে মসজিদ ফুল হয়ে যায়, আর ফজরের সালাতে আধা কাতার, এক কাতার, সোয়া কাতার, সত্য না মিথ্যা? সত্য। আর রস মনে হয় ভালো হয়ে যাবে না, কথা সঠিক? সঠিক। সঠিক এরকমই লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثلاثة وقت جهان تما در ایک جن شوئے پڑے تکن شیطان تر گھارے تین تا گیت بادے تین تا گیت اور پوتی گیتے لگیے دے جے عدائی کا لئیل طبیل فرق رات انہیں گلومبا بھلو کرے گوما گیت بادے گی نا আচ্ছা আমাদের দেশে তার জাতি মন্ডল তাবিজ বাদে না এরকম গিট বাদে ওইটা শয়তান থেকে এসছে। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শয়তান ইয়াকিদু শয়তান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম ইদা হুয়া নাম সালাতুল মুকাত, তিনটা গিট বাদে তোমাদের একজন যখন ঘুমায়, আর প্রতিটি গিটে কি ইয়াদরিবু আলা কুল্লি উকদা আলাইকা লাইলুন তাবিল ফাকু, অনেক লম্বা রাত ভালো করে ঘুমাও, তিন গিটেই লিখা থাকে ওইরকম মেরে দে, আস্তাগফিরুল্লাহ আলাদি। আর এসব করেই দেখবেন বাংলাদেশে তাবিজ অথবা জাদু টুনা এইসব করেই করা, ঠিক কিনা? গিট বিট বেঁধে ওগুলোই জাদু টুনা করা হয়, মানে যেসব জাদু তরিকা আছে এর মধ্যে থেকে একটাই এরকম, বুঝতে পারছেন? জাদু মুশকিল, আল্লাহ আমাদের হেফাজত করুন। গিট বাদার, তাবিজ বাদার, এর কোনো নজির নাই। যারা করেছে ইহুদিরা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদিরা যখন জাদু করল 11টা গিট পেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল, এটা জানেন না? এটা আল্লাহ আলাম না, ইনশাআল্লাহ সত্যি না, সহিহ হাদিস দ্বারা মওজুদ, বুঝতে পারছেন? 11টা গিট পেতেছে শয়তান, ইহুদি কার ছেলা? শয়তানের ছেলা। আর আমরা কিন্তু শয়তানের ছেলা না, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর বান্দা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইরা মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবারে যখন বান্দা জাগে উঠে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা যদি আপনারা জানেন ঘুমাবার দোয়া তো একটা আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, মনে করুন। আরো তো দোয়া আছে যখন জাগলেন তখন আমাদের দেশে প্রসিদ্ধ দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, প্রসিদ্ধ আছে কিনা এটা বলেন। যদি না জানেন তাহলে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা জাগে জেগে আল্লাহর নাম নেয় তখন অটোমেটিকলি একটা গিট খুলে যায়, শয়তানের গিট খুলে যায়। যখন উযু করল, উযু করার পরে আরেকটা গিট খুলে গেল, যখন সালাত আদায় করলো তৃতীয় নম্বর গেটে খুলে যায়, এবারে সে উচ্চাহী উদ্যমী হয়ে যায়, তার ইমান তাজা হয়ে যায়, শারীরিক দিক দিয়ে সে উচ্চাহী হয়, নিরলস হয়, আত্মিক দিক দিয়েও সে নিরলস হয়। আর যদি ফজরের সালাত উঠে না, নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, এই অবস্থায় তিনটা গিট তার ঘাড়ে থেকেই যায় শয়তানের পক্ষ থেকে। সবাই বলি আউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওই ওই যে ব্যক্তি এসেছেন ওর জবাব, আর উনি কে? উনি হচ্ছেন জিব্রিল আলাইহিস সালাম। তিনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করেছেন, উনি কে? জিব্রিল আলাইহিস সালাম। আচ্ছা, এবারে বললেন দুই নম্বর, ইসলামের দুই নম্বর ভিত্তি ইকামাতুস সালাহ, তিন নম্বর ভিত্তি যাকাত, যাকাত আদায় করা, চতুর্থ নম্বর ভিত্তি রমজান মাসের সিয়াম পালন করা, পঞ্চম নম্বর ভিত্তি যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দেয়, আপনি সামর্থ্যবান হন, তাহলে জীবনে একবার হজ আদায় করুন। এই কয়টা ভিত্তি? এটা আমরা সবাই জানি না, কিন্তু এটা আদায় ত্রুটি আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, সহিহ তিরমিজির রিওয়ায়াত, মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে বলে দিন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যাব আর জাহান্নাম থেকে নাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই এরকমই, বলেছেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআন ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয যাকাত ওয়া তাসুমু রামাদান ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তুমি এককভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ আল্লাহর সাথে তুমি অন্য কোনো কিছুকে শরীক করবে না, তুমি সালাত কায়েম করবে, তুমি যাকাত আদায় করবে, তুমি রমজান মাসের সিয়াম পালন করবে, তুমি বাইতুল্লাহর হজ আদায় করবে, যদি তুমি এরকম করতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে নাজাত পাবে আর জান্নাত লাভ করবে। জান্নাতে যেতে চাই কিনা সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম নম্বর পাঁচটা ভিত্তির উপর আমল করেন, সবাই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। দেখেন আরেকটা হাদিস শুনুন, সহিহ বুখারী, এক ব্যক্তি আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ, ও ওই তিনি বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুনেছি তুমি নাকি এরকম দিন নিয়ে এসছো, সত্য নাকি? তিনি বললেন হ্যাঁ দিন নিয়ে এসছি। তো তারপরে তিনি সংক্ষিপ্ত করছি, তিনি বললেন তারপরে আমাদের উপর নাকি তুমি বলছো আল্লাহ নাকি আমাদের উপর সালাতকে ফরজ করেছেন? হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ পাঁচ পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ পাক ফরজ করেছেন। তিনি বললেন তাহলে আমি আর পাঁচ ওয়াক্ত থেকে বেশি পড়বো না, বেশি পড়বো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ যদি তুমি চাও তাহলে নফল পড়তে পারো, কিন্তু ফরজ সালাত কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। তারপর বললেন তুমি নাকি বলেছো আমাদের উপর যাকাত ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ যাকাত ফরজ। তিনি বললেন তাহলে আর বেশি কি? তিনি বললেন না শুধু ফরজ যাকাত, তবে যদি তুমি নফল আদায় করো সেটা ভিন্ন কথা। বললেন আর কি শুনলাম রমজান মাসে নাকি সিয়াম রাখতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। তিনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ বা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজান মাসের তো সিয়াম আমি পালন করলাম, আর কোনো কিছু কি ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর কিছু ফরজ না, তবে যদি ইল্লা আন তাতাওয়া, তবে যদি তুমি নফল নফল সিয়াম আদায় করো। আচ্ছা, এই হাদিসে হজের কথা নাই, কিন্তু রিওয়ায়াত এসেছে, তবে অন্যান্য ইসলামের যেসব বিধিবিধান আছে ওগুলোর কথা আছে। তাই হয়তো ওই সাহাবি যখন এই প্রশ্ন করলেন হয়তো হজের বিধান ফরজ হয়নি, আর না হয় বিধান ফরজ হয়েছে কিন্তু ওটা তাকে তার বলার প্রয়োজন ছিল না, বলেননি, বলে বাইকরাম এরকম বলেছেন। যাই হোক, ওই সাহাবি বললেন আমি শুধু ফরজ সালাত আদায় করব, আমি শুধু ফরজ যাকাত আদায় করব, আমি শুধু ফরজ সিয়াম আদায় করব, আর কিছু করব না। বুঝতে পারছেন? আর কিছু নেই, আমি নবল নবল কিছু বুঝি না। আসল জিনিস আপনারা কি বলেন, পাঁচ ওয়াক্ত ফরজ আসল কিনা? অনেক মুসলিম দেখা যায় আস্তাগফিরুল্লাহ আদি নফল নিয়ে টানাটানি করে, আউয়াবিন সালাত একটা আছে প্রত্যেকে বেদাতি বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না ওইটা, আরো ওই যেমন তসবিহ সালাত তসবিহ সালাত নিয়ে টানাটানি করে, ওইটা করবো কিনা এইটাই, ওগুলো নিয়ে নফল নিয়ে মারামারি কাটাকাটি, পাঁচ ওয়াক্ত ফরজ নিয়ে মারামারি নেই, আস্তাগফিরুল্লাহ আদি। দুঃখের ব্যাপার হলো সত্য, আপনারা সবাই পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই ব্যক্তি যখন যাচ্ছিল ওই বেদুইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি জান্নাতি লোকের দিকে তাকাতে চায় তাহলে এর দিকে তাকা, তাকা এক রিওয়ায়েত আছে, ইবনে ভাই বলেছেন আফলাহা ইন সাদাকা, যদি সে সত্য বলে তাহলে সে কামিয়াব হয়ে গেছে। কারণ শুধু সে ফরজ ইবাদত আদায় করবে, নফল আদায় করবে না, কিন্তু তার মানে এটি নয় যে আমি নফল সালাত আদায় করবো না, নফল আদায় করব। কিন্তু কেউ যদি এরকম হয় বলে বাবা আমি নফল টফল কিছু বুঝি না, সুন্নত উন্নত কিছু বুঝি না, আমি শুধু চার রাকাত ফরজ করব, তাহাল জাযাকাল্লাহ খাইরা, বুঝতে পারছেন, সুন্নত পড়বো না, শুধু হজরের দুই রাকাত সুন্নত, তাহাল জাযাকাল্লাহ খাইরা। তবে যারা ফরজের সাথে সুন্নত পড়েন আল্লাহুম্মা লাকাল হামদ, এটাকে আমরা বলবো সুনার উপর সুহাগা। আপনি জান্নাতে যদি চান অবশ্যই কিনা, আচ্ছা আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত হলো খোলা মাঠ। আপনি বাংলাদেশ আছেন, সৌদিতে আছেন, যে কোনো জায়গায় আছেন, দুনিয়াতে আছেন, আপনি কিন্তু আপনার ঘর বাড়ি এখান থেকে তৈরি করে যেতে হবে। এখানে আছেন না জান্নাতে, এখান থেকে তৈরি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের হাদিস শুনেন, উম্মুল মুমিনিন উম্মু হাবিবা আমাদের মা, তিনি বলেছেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কি বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহ ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশরা রাকাত ইল্লা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যদি কোনো মুসলিম দিনে রাতে বারো রাকাত সুন্নত সালাত আদায় করে, আল্লাহ পাক এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। আলহামদুলিল্লাহ, জান্নাতে প্রাসাদ। ফরজ সালাত তো পড়েন, আরো বারো রাকাত সুন্নত, আমাদের দেশে ওই সুন্নত গুলিকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, বলেন কিনা আলিম না, সাধারণ জনগণ সুন্নতে মুআক্কাদা, ওগুলো কি ফজরের পূর্বে দু রাকাত, জোহরের পূর্বে চার রাকাত, পরে দু রাকাত, মাগরিবের পর দু রাকাত, এশার পর দু রাকাত, এই কয় রাকাত হলো বারো রাকাত। আচ্ছা শুনেন হাদিসটি আমার সুনত এখন ইয়াদ আছে, উম্মুল মুমিনিন বলেছেন উম্মু হাবিবা, মা তারাকতুহুন্না মুনযু সামিতুহুন্না বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বারো রাকাত সুনত যখন থেকে আমি হাদিস শুনেছি তখন থেকে আমি এই বারো রাকাত সুনত ছাড়িনি। আসেন উম্মু হাবিবা থেকে যিনি হাদিস বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আম্বাসা, আম্বাসা বলেছেন মা তারাকতুহুন্না মুনযু সামিতুহুন্না মিন উম্মুল মুমিনিন উম্মু হাবিবা, সুবহানাল্লাহ, আম্বাসা বলেন আমি এই বারাকাত সুন্নাত যখন থেকে আমি উম্মু হাবিবা থেকে এই হাদিস শুনেছি তখন থেকে আমি এই বারাকাত সুন্নাত ছাড়িনি, সহি মুসলিম থেকে পেশ করছি। এরপরে যিনি আম্বাসা থেকে যিনি হাদিস পেশ করেছেন তিনি হচ্ছেন আমর ইবনে আউস, আমর ইবনে আউস বলেন মা তারাকতুহুন্না মুনযু সামিতুহুন্না মিন আম্বাসা, আম্বাসা থেকে আমি যত যত যেদিন এই হাদিসটি শুনেছি তখন থেকে আমি এই বারো রাকাত সুন্নাত ছাড়িনি, সুবহানাল্লাহ। আচ্ছা এরপরে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন নুমান বিন সালিম, নুমান বিন সালিম বলেন মা তারাকতুহুন্না মুনযু সামিতুহুন্না মিন আমর ইবনে আউস, লা ইলাহা ইল্লাল্লাহ, আমর ইবনে আউস থেকে আমি যখন এই হাদিসটি শুনেছি তখন থেকে আমি এই বারো রাকাত সুন্নাত ছাড়িনি, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কি করতে পারবেন না, আমরা এখন থেকে এই বারো রাকাত সুন্নাত আর ছাড়বো না ইনশাআল্লাহ। যারা যদি আপনাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকে তাহলে একবার হাত তুলে তো আমার দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। আর প্রত্যেকে যদি আমল করেন আল্লাহ পাক তৌফিক দেবে। দেখেন একসাথে এই রেওয়ায়াত আমি সহিহ মুসলিম থেকে পেশ করেছি, তিরমিজি তো রেওয়ায়াত মওজুদ, যারা আলিম উলামাদের কাছে প্রসিদ্ধ। আলহামদুলিল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করি এই বারকাত যেন না ছাড়ি, চেষ্টা করি। আপনারা সবাই আজকে হাদিসটি শুনলেন, আমল করেন, দেখবেন প্রত্যেক দিন যদি আমল করেন তাহলে এক একটা জান্নাতে একটা প্রাসাদ আপনার জন্য তৈরি হয়েছে। আমি শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির পড়তে শুনেছিলাম, তিনি এরকমই বলেছিলেন যদি প্রত্যেক দিন আপনি বারো রাকাত সুন্নাত পড়েন তাহলে 355 দিনে 355টা প্রাসাদ আপনার তৈরি হবে জান্নাতে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ থেকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির দরসে আমি উপস্থিত হয়েছি অনেক সময়, লোকজন নতুন নতুন করে ইসলাম গ্রহণ করতো, তো সে শাহাদাত পড়িয়ে ওকে সার্টিফিকেট, তার নিজ পক্ষ থেকে সার্টিফিকেট দিতেন। তো আমি গত বছর একটি ওই যে খুতবার অনুবাদ করলাম উর্দুতে, ওখানে একটা লোক দেখছি প্রথমে আসে, সবার আসে আগে, সবার আগে আসে, আমি আগে যাই, ওই রোগটি পরে আসে। পরে আমি কথাবার্তা বলছি, পরে আমাকে বলে আপনি কি কাজ করেন, সে মনে হচ্ছে মৃত্যু আছে। তাই আমি বললাম বাংলাদেশি, বাংলাদেশে এত সুন্দর উর্দু বলেন কিরকম? আমি বললাম অনেকদিন যাবো এখানে আছি তো উর্দু আলহামদুলিল্লাহ, একটু মাদ্রাসায় পড়েছি, ইচ্ছে না এখন সবসময় পড়াই এই উর্দু বুঝি ভালো আলহামদুলিল্লাহ। বললে তাইলে আপনি কি অমুক? আমার নামই বলেছে। বললে তাইলে তো আমি আপনার কাছে ইসলাম কবুল করেছিলাম, সুবহানাল্লাহ। দেখেন তো আমার মনটা কত ফ্রেশ হয়ে গেল। আমি বললাম তোমার কাছে সার্টিফিকেট আছে? বলছে হ্যাঁ সার্টিফিকেট মজুদ, শেখ ইবনে উসাইমিনের সার্টিফিকেট আছে, আর এর কাছে ডান দিকে আমার দস্তখত আছে। যদি আল্লাহ কবুল করে আপনারা যে যেখানে আছেন এই সেন্টারে আমাদের মিজান ভাই আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে দাওয়াতি প্রোগ্রাম সবসময় করছেন, আপনারা তার সহযোগিতা করবেন, দাওয়াতি কাজ করবেন, হক প্রচার করবেন, নাম কামানোর জন্য করবেন না, আল্লাহর উদ্দেশ্যে করবেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জান্নাত লাভ করার জন্য করবেন, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য করবেন, বলতে পারেন না। আপনি হয়তো বলছেন কে আমার কথা শুনবে, কে আমার কথা শুনবে, কিন্তু হয়তো আল্লাহ পাক আপনাকে কবুল করবে, আর আপনার মাধ্যমে হাজার হাজার বেদাতিকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারে, হাজার হাজার মুশরিককে, হয়তো লক্ষ লক্ষ মুশরিককে। আপনি না হয় আপনার ছাত্র হয়তো আসতে পারে যারা দাওয়াত দিবে, ওরা ওদের দাওয়াত শুনে হয়তো ওরা হক কবুল করবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিছলু আজরি ফাঈলিহি, যদি আপনি হক পথের পথ দেখান, এবারে আপনি পথ দেখালেন, এই পথ থেকে যারা আমল করবে এদের সকলের সমান সওয়াব রব্বুল আলামিন আপনার আমল নামে দান। ভাইরা আমার, আপনারা যারা এখানে এসেছেন অনেক নতুন সাথী দেখছেন, পুরাতন দেখা যাচ্ছে, যদি এক ভাইকে আমার করি আমাকে বলেন আমি আপনাকে চিনি, আরো হয়তো দুই একজন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ এইসব যুবক ছেলেরা, যুব সমাজ তোমাদের উপর দায়িত্ব বেশি, বলো আলহামদুলিল্লাহ। তোমরা যুবক, যুবকদের মাধ্যমে ইসলামের ঝান্ডা বুলন্দ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। আর আমি যা মনে করি এইসব যুবকদের মাধ্যমে রব্বুল আলামিন আবার শিরক আর বেদাতের পতাকা নামিয়ে দিয়ে তাওহীদের ঝান্ডা আল্লাহ পাক সারা বিশ্বে, বাংলাদেশে, সৌদিতে, সর্বত্র আল্লাহ পাক আবার বুলন্দ করবেন। হে যুব সমাজ, তোমরা হকের পথে চলে এসো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান। আচ্ছা সময় যেগুলো ইন্ডিয়া বাংলাদেশ সব সময় কথা বলছেন, যদি কলিকাতার লোক হয় আমার ভয়, আমি বাংলা ভাষা বলি, আমি কোন ভাষা বলছি সব কলকাতায় বুঝে, আমি অনেক সময় আছে আমি কলকাতা শোনে, কোনো কোনো সময় আমি কথা বলি তো বলে আপনি তো কলকাতার লোক, ইনি কে? আমি একবার আমার সাথে ছাত্র ছিল কলকাতা, আমাকে বলে আমি গেলাম, আমি আলোচনা করছি, ও বলে আপনি তো কলকাতা ঘুরতে বললাম, ইনি কে? ওর কথা শুনিনি তার, আমি বললাম আমি কলকাতা না, আমি হচ্ছি বাংলাদেশি, আর এ হচ্ছে কলকাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমি আপনাদেরকে বলি, পার্টিশন থাকতে পারে দেশের, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, কিন্তু ইসলামের যে পাশে, যে ইসলামের যে বন্ধন, দিনের যে বন্ধন, এই দিনের বন্ধনে কোন রকমের পার্টিশন নাই। চাই আপনি বাংলাদেশি হন, চাই আপনি ইন্ডিয়ান হন, চাই সৌদি হন, চাই আমেরিকা হন, চাই যে কোনো জায়গায় হন, সারা বিশ্বের মুসলমান সবাই এক, বলেন এক। আমি বলেছি না, আমার নবী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাল মুমিনিন ফি তাওয়াদিহিম ওয়াতারাহুহিম كمثل الجسد الواحد اذا اشتكى منه عضو تداعى له السائر والجسد بالحمى والسهر মুসলমান দের উদাহরণ, মুমিনিন দের উদাহরণ, ভালোবাসা আর সহানুভূতি, সহানুভূতির ক্ষেত্রে এক শরীরের মতো, যদি তোমার শরীরে আঙ্গুলি যদি ব্যথা হয় তাহলে সমস্ত শরীরে ব্যথা হয় কিনা, মাথা যদি ব্যথা হয় সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় কিনা, পায়ে যদি কাঁঠা বিঁধে তাহলে সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় কিনা, জ্বর যদি হয় সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় কিনা, ওই রকম সারা বিশ্বের মুসলমান এক, এদের মধ্যে শরীরের মধ্যে কোনো পার্থক্য নাই, সারা বিশ্বের মুসলমানদের শরীর এক, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন এরকম পার্টি করি, এরকম পার্টিশন করি কেন? পার্টিশন পরিচিতের জন্য রব বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير هي مانو هي لوكشوكو আমি তোমাদেরকে এক নর আর এক নারী থেকে সৃষ্টি করেছি। আমাদের সকলের মূলকে উত্তর দিন আপনারা আদম আলাইহিস সালাম, ঠিক না? তারপরে কে? না হাওয়া আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা। তারপরে দেখেন আস্তে আস্তে কত জাতি, কত উপজাতি, কত দেশি। আল্লাহ বলে ইন্ন আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আর এই সব যে বিষম এগুলো কেন? পরিচিতির জন্য। আপনি কোন কান্ট্রির লোক? কোথেকে এসেছেন? ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। আপনার বাড়ি কোথা? আমার বাড়ি হুগলি। আপনার বাড়ি কোথা? মেদিনীপুর। আপনার বাড়ি কোন? বাংলাদেশ। কোন জায়গা? সিলেট। কোন জায়গা? রাজশাহী। কোন জায়গা? ঢাকা। কোন জায়গা? কুলমিল্লা। এইসব হচ্ছে পরিচিতি। বাড়ি কোথা? আপনার ঘর কহাঁ হ্যায়? আপ কহাঁ কে হ্যায়? পাকিস্তান কা হো? পাকিস্তান কহাঁ কে হো? ওহাঁ কে হো? সহি পাকিস্তান কোন জায়গা? অমুক জায়গা, ঠিক না? মানে এগুলো পরিচিতির জন্য। তার মানে এটা নয় যে আমি হামসে বড়া কেউ নেই, এটা যেন না হয়। বড়ত্ব যদি থাকে, সম্মান যদি থাকে, তাহলে এক ক্ষেত্রে আছে রব বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্য থেকে যে সবচেয়ে বেশি পরহেজগার আর সবচেয়ে বেশি মুত্তাকি তারই মর্যাদা বেশি আল্লাহ দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু বলেননি তুমি সৌদি হলে তোমার ইজ্জত বেশি, তুমি মক্কি হলে তোমার ইজ্জত বেশি, তুমি মাদানি হলে তোমার ইজ্জত বেশি, তুমি মক্কায় যদি সব সময় পাঁচ ওয়াক্ত সালাত পড়ো তাহলে তোমার ইজ্জত বেশি। আল্লাহ এরকম বলেননি। আল্লাহ বলেছেন কি? ইন্না আকরামাকুম বলেন ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে থেকে সেই বেশি আল্লাহর কাছে সম্মানিত যে বেশি পরহেজগার। সুবহানাল্লাহ। তো আমরা আজকের এই দর্শে কমপক্ষে এইটা নিয়ে যাবো, আমরা তাকওয়া অবলম্বন করবো, বলেন ইনশাআল্লাহ। তো পাঁচ ইসলামের ভিত্তি কয়টা জানলাম? পাঁচটা। আপনারা সবাই জানেন আমি কিন্তু এই ভিত্তি সম্পর্কে, ইসলাম সম্পর্কে অর্থ সালাত সিয়াম কিছুটা আলোকপাত করছি, পরিপূর্ণ তো আর কিছুই না, কিন্তু এটা হচ্ছে উচ্চ হবেন যোগ আলোচনা। আসেন, ওই ব্যক্তি প্রশ্ন করলেন ইসলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তাই না? পাঁচ ভিত্তি আমরা বলে থাকি সাধারণত, বলে কালিমা, দুই নম্বর কি বলে? সালাত। তিন নম্বর কি বলে? যাকাত। চার নম্বর সিয়াম, আর না আপনি বলেন রোজা, প্রবাসা সিয়াম, তারপরে কোনটা? হাজ। এর মধ্যে কোন ইশকাল আছে? ইসলামের ভাবে ভিত্তি পাঁচটি। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এরকম, ওই প্রশ্নকারী বলল সাদাক, তুমি সত্য বলেছ, সত্য বলেছ। ওমর বলে আজিব না লাহু ইয়াসালু ইয়াসাদ, আমাদের আজিব লাগলো এমন ব্যক্তি দেখতে দেখা যাবে দুই, কিছুই বুঝে না, আবার প্রশ্ন করে, প্রশ্নের উত্তর পেয়ে বলে আপনি সত্য বলেছেন। কি বলেন আপনারা? তাহলে তিনি লোকটি সাধারণ লোক না, একটা কিছু আছে এতে, এর মধ্যে একটা কিছু আছে। আচ্ছা, পরে জিজ্ঞেস করলেন আপনি আর ইমান, ইমান সম্পর্কে বলো, ইমান কি? আপনারা, আমার অনেক মুসলিম ভাই জানে না ইসলামের ভিত্তি, আমরা প্রসিদ্ধ এটা জানি, ইমানের ভিত্তি কয়টা জানে না, ঠিক না? একটু দুইজন অনেকে জানে না, এগুলো আপনাদের আমাদের প্রচার করা উচিত, যারা জানেন আপনারা প্রচার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, কয়টা হলো? তুমি ইমান রাখি আল্লাহ, আল্লাহ রূপ, আল্লাহ আছেন, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি নন, আল্লাহই আউয়াল, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ তোমার ভিতরের সংবাদ জানেন, বাইরের সংবাদ জানেন, আল্লাহ যাহির, আল্লাহ বাতিন, আল্লাহ সবকিছুর উপর বিজয়ী, আল্লাহ সবকিছুর উপর গালিব, সুবহানাহু ওয়া তাআলা, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু জানেন, সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি একা থাকেন আল্লাহকে আপনার সংবাদ জানে না, আপনি একা একা একা একা আল্লাহকে ডাকলেন আল্লাহ কি আপনাকে দেখছে না, একা একা নির্জনে বসে আপনি আল্লাহর দিকে করলেন আল্লাহ কি আপনাকে দেখছে না? শুনেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সাত গুণের বিনা গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তার নিজ আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। এর মধ্যে থেকে এক এক দল ওরা যারা নির্জনে বসে আল্লাহর আজমত আর বড়ত্বকে সামনে রেখে দূর চোখ দিয়ে পানি বসায়, আল্লাহর খৌফকে সামনে রেখে, আল্লাহর ভয়কে সামনে রেখে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে পানি বসায়, আল্লাহ পাক এদেরকে কাল কিয়ামতের দিন তার আরশের ছায়া তলে আশ্রয় দেবে। বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ, যেসব ইবাদত কিছু ইবাদত করতে হয় মানুষকে না দেখিয়ে, কিন্তু কোন কোন সময় দেখাতে হয় কেন? এই জন্য, যেমন আমরা ফরজ সালাত করি দেখাতে হবে কিনা, মসজিদে যেতে হবে, যাকাত আদায় দেখাবে, মানুষ যেন আপনাকে দেখিয়ে দেখে আরো বড় যেন যাকাত আদায় করে। আপনি সবসময় শুধু কিছু লোক আছে শুধু এরকম তসবি নিয়ে টিপটিপে তসবি, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এরকম তসবি নিয়ে টিপেননি, তিনি হাত দিয়ে গণনা করতেন। বুঝতে পারছেন? আর বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাত দিয়ে তোমরা গণনা করো, কারণ এগুলো কাল কিয়ামতের দিন তোমার পক্ষে আল্লাহ দরবারে সাক্ষ্য প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তসবি নিয়ে শূন্য, তসবি দিয়ে গোনা শূন্য, তা হাত দিয়ে গোনা শূন্য। বুঝতে পারছেন ভাইরা? হাত দিয়ে গুনবে। অনেকে আছে বাংলাদেশ যা ছুটিতে, তো কি করবে, একটা কিছু হাত দিয়ে নিতে হয়, যা মক্কায় গেলো উমরা করে আসলো, বাবারে বাবা ডরজনকে ডরজন কিরে বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে যায় হাত দিয়ে, আর কিছু পায় না, শুধু তসবি। আসলে কিন্তু এটা উত্তম না, উত্তম কোনটা অন্য কিছু নেই, যন্তম মোটামুটি হালকা যদি একটু কিছু নিয়ে যেতেন যন্তম আলহামদুলিল্লাহ, মিসওয়াক নিয়ে যান আরো যেগুলো, কিন্তু তসবি নেবেন না। এটা হচ্ছে দেখানো আমল, তসবি টিমে হজরতুল্লাহ নাম প্রবীর প্রবীর সাহেব সব ফিরে গেলেন, আপনি এই হাত দিয়ে গুনবেন, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে গুনতেন, আপনি কেন এটা কিছু দিয়ে গুনবেন? আচ্ছা, আন তুমিনা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একা আছি নির্জনে আছি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহকে ডাকছি, আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা, যদি আপনি ওষুধ কাজ করেন একা একা, তো আল্লাহ কি দেখছে না? অবশ্যই। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো, নির্জনে থাকো, একা থাকো, মানুষের সাথে থাকো, কয়েকজন একসাথে থাকো, যেখানেই তুমি থাকবে আল্লাহকে ভয় করবে, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান কাকে বলে? প্রথম নম্বর আল্লাহর উপর ঈমান আনা, দুই নম্বর, আচ্ছা আল্লাহর উপর ঈমান আনার ক্ষেত্রে আরেকটা কথা বলি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ পাক কোথায় আছেন বলতে পারেন? সবাই কিন্তু বলেন। আচ্ছা, যাই হোক, যারা নতুনরা বুঝি, বলেন আল্লাহ পাক নিচে না উপরে? সবাই বলেন আল্লাহ পাক কোথায়? সবার আগে না দিলে ঠিক আছে, আল্লাহ কই, ঠিক কিনা? ওই যদি কেউ এখানে হিন্দু থাকে তাকেও জিজ্ঞেস করবেন, সেও বলবে আল্লাহ আসল ভগবান যিনি উনি উপরে, ঠিক কিনা? তাই বলো আলহামদুলিল্লাহ, আমাদের সবার আকীদা ঠিক আছে, ভালো করে বুঝবেন। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কই, বলবে আল্লাহ সাত আকাশের উপরে আরশে আযীমে আছে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা হ্যাঁ, কেউ যদি বলে আবার আল্লাহ কি তোমার সাথে আছে? হ্যাঁ আমার সাথে আছে, দুইটা জিনিস, আল্লাহ কি আমাদের সাথে আছে? সাথে আছে। আচ্ছা, সাথে থাকা এক কথা আর আমার সাথে বাতাসের মতো থাকা আরেক কথা, ফারাক আছে না? জি, আপনারা বুঝেন না, আপনি এখানে আর বাংলাদেশ, আপনি আপনার আত্মীয় বলবেন কোনো অসুবিধা নাই, আমি তোমাদের সাথে আছি, আপনি তো এখানে বলেন কিনা? অথবা ইন্ডিয়া বলো না, অসুবিধা নেই, যত টাকা লাগে আমি দিচ্ছি, তো ভালো মায়না পাচ্ছি, তোমরা ভয় করবে না, ভয় খাবে না, ভালো মায়না পাচ্ছি, বলো কিনা? একটা কথা বললাম, মুর্শিদাবাদ অথবা যেকোনো এরিয়া সব ভালো মায়না পাচ্ছি, কিন্তু আগে কিন্তু এরকম মনে করিনি, তো এখানে আসার পরেই তো বুঝলাম ভালোই কামাই হচ্ছে, আলহামদুলিল্লাহ, আছে কিনা? তো কামাই কে দেয়? আচ্ছা, তো যে আল্লাহ কামাই দেয়, ওই আল্লাহ আমি যখন দোয়া করি নিচের দিকে তাকাই না উপরের দিকে তাকাই, দেখো দোয়া তুলনা করে ফেরেশতাদের উপর ইমান আনতে হবে, আমি ব্যাখ্যা করবো না। ওয়াকুতুবিহি, আল্লাহর কিতাবগুলির উপর ইমান আনতে হবে। আর লাস্ট কিতাব যেটা আল্লাহ পাকের, এটা কোনটা? কোরআনে কারীম। আলহামদুলিল্লাহ, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহার। এই কোরআন, আল্লাহর কালাম, এটা লওহে মাহফুজে লেখা আছে। ওখানে যারা এই কোরআন পর্যবেক্ষণ করেন, দেখাশোনা করেন, হচ্ছেন ফেরেশতাগণ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি, ইমান আনবে কার উপর? আল্লাহ রাসূলের উপর। ইমান আনবে আখিরাতের দিনের উপর, ইমান আনবে ভালো মন্দ তকদীরের উপর। তাহলে কয়টা ব্যক্তি হচ্ছে? ছয়টা, ছয়টা। আপনি এরকম কোন হামজা বসিত সাহ, আমি কিন্তু গোনার আরেকটা তরিকা জানি, উনি কোন আলিম উল্লেখ করেছেন, দেন এক দু তিন চার পাঁচ ছয়, এরকম করে এই হাত দিয়ে আমি 1000 বলতে পারি, 1,000,000 মানুষ। অন্যদিকে যাবো না, আমার আর তসবিহের প্রয়োজন নেই, তার হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর যেসব মনে করেন দিকির আজকার যেগুলি, 100 থেকে বেশি নেই, কেউ যদি বেশি করে গ্রুপ, যেমন সকাল সন্ধ্যার দিকিরের মধ্যে 100 সুবহানাল্লাহি বিহামদি আছে কিনা? সকালে করবেন সুবহানাল্লাহি বিহামদি 100, বিকালে করবেন সুবহানাল্লাহি বিহামদি 100, আস্তাগফিরুল্লাহ সারাদিনে অথবা শুধু সকালে 100 করবেন। ডান হাত দিয়ে করে না করবেন, বাম হাত লাগিয়ে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বিশাল তৌফিক দান করুন। তো রসুলিহি, রসুল, এরপরে কিতাব, হ্যাঁ, আপনি যাই করেন সব তো করেন, আল্লাহকে বললেন, আপনি নিজে চেষ্টা প্রচেষ্টা করেন, কিন্তু আপনার তকদির কি লিখে আছে এটা আমরা জানি না। আমার নবী বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ كتب مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض ب50,000 سنة। আল্লাহ পাক 7 আসমান 7 জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছে। সুবহানাল্লাহ। আপনি আজকে যে এই জায়গায় আসবেন, এই জায়গায় আজকে যে আমি আসব, আপনারা এখানে বসবেন, আর আমার ভাই মিজান ভাই আমাকে দাওয়াত দিবেন, এমনি ভাবে আপনারা এখানে আসবেন, তার দাওয়াত শুনে, এই সব আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা, কিরকম স্রষ্টা! আল্লাহর সাথে কারো তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। ভাই রামা, আল্লাহর মতো কিছুই না। তো আল্লাহ যে আরশে আযীমে আছেন, কিরকম আছেন এই প্রশ্ন করতে রাই বলবেন, আপনাদের আকীদা, আমাদের আকীদা থাকতে হবে আল্লাহ কোথায় আছেন? আরশে আযীমে আছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই গেল ছয় ভিত্তি ইমানের। তারপরে আরেকটা প্রশ্ন করেছেন, মাল ইহসান, ইহসান কি? তিনি বললেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেমন তুমি আল্লাহকে দেখছো, যদি এরকম না হয় তাহলে আল্লাহ তো, যিনি আল্লাহ তো তোমাকে দেখছেন, কথাটা আপনারা ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেমন তুমি দেখছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দেখবে, কথা বেশ কম আছে কিনা? আপনি যদি আপনার কফিল, একটা কথা বলো, কফিল এখানে আছে, সে আপনার দেখাশোনা করছে, সে মুরাকিব সরাসরি, তোমরা কাজ করছো কিনা, তো কফিলকে দেখছেন আর কাজ করছেন, কিরকম কাজ করবেন? ভয়ভীতি বেশি থাকবে, কাজের গুরুত্ব থাকবে বেশি। আর অন্যদিকে কফিল দেখছে না, না আমি কফিলকে দেখছি না, কফিল কিন্তু তার অফিসে বসে ক্যামেরা লাগিয়ে বসে আছে, ওখান থেকে দেখছে, হয় কিনা? সব নজর মজু। তো এই হলো তার অর্থ। তার মানে এটা নয় যে আপনি আল্লাহকে দেখবেন সচক্ষে। আমরা ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমরা যদি ঈমানের উপর থাকি আর ঈমানের উপর যদি মারা যাই, আল্লাহ আমাদের সকলকে এর উপর সাবিত রাখুন, বলুন আমিন, আমিন। যদি আমরা এর উপর থাকতে পারি আর মারা যাই, তাহলে কাল কিয়ামতের দিন সচক্ষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব। আল্লাহ উজুহু ইয়াউমাইদিন নাযরা ইলা রাব্বিহা নাযরা ওয়া উজুহু ইয়াউমাইদিন বাসিরা তাযুন্নু আন ইয়ুফআলা বিহা ফাকিরা। কিছু সংখ্যক চেহারা সেদিন সজীব থাকবে, সেদিন আলোকিত থাকবে, জন্মগ্রহণ করতে থাকবে, আর তারা তাদের রবকে দেখবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ দেখবে না, কোন সৃষ্টি দেখেননি আর কেউ দেখবে না। কাল কিয়ামতের দিন যদি আপনি মুসলমান হন, মুমিন হন, রবকে কাল কিয়ামতের দিন দেখবেন ইনশাআল্লাহ। তো আর ইহসান, ইহসান মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন বলো ইহসান কি, তিনি বললেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেমন তুমি আল্লাহকে দেখছো, আর যদি এরকম মনে না করতে পারো তাহলে মনে করো যে তুমি তোমাকে আল্লাহ দেখছো। সুবহানাল্লাহ। আচ্ছা এরপরে যে প্রশ্ন করলেন তিনি, এবারে বললেন বলো তো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, তুমি আমাকে জিজ্ঞেস করছো, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী থেকে বেশি জানে না, অর্থাৎ হে জিবরিল আলাইহিস সালাম আমি জানি না কিয়ামত কখন হবে, তুমিও জানো না কিয়ামত কখন হবে, কারণ কিয়ামতের ইলম একমাত্র রব্বুল আলামিনের কাছে আছে। আচ্ছা আমি বলি আপনাদেরকে, কিয়ামত এটা গায়বি বিষয় কিনা? কিয়ামত গায়বি বিষয় কিনা? এর জ্ঞান আমাদের কারো নেই, কার? একমাত্র আল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমিও জানি না, জিবরিল আলাইহিস সালাম তুমিও জানো না, তো গায়বের মানে কি হলো? আল্লাহ। সবাই বুঝতে পারছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না গায়ব, তো কিরকম বলা হয় আলিমুল গায়ব? আলিমুল গায়ব তিনি, তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আল্লাহ ওয়া মা ইয়াশুরুন আইয়ানা ইয়াবআথুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আকাশ জমিনে যা আছে কেউ গায়ব জানে না আল্লাহ ছাড়া। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এর দ্বারা কি বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়ব জানেন? না। আকীদা ঠিক করবেন যারা নতুন ভাই, বুঝতে পারছো? আকীদা আল্লাহ আলিমুল গায়ব, গায়বের খবর একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, জিবরিল আলাইহিস সালাম জানেন না। এবারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানেন, জিবরিল আলাইহিস সালাম না জানেন, তাহলে কোন ইমাম জানবেন, কোন সাহাবী জানবেন, কোন আল্লাহর ওলি জানবেন? অবশ্য কেউ সেই জানবেন না। তাহলে আমাদের আকীদা ঠিক করতে হবে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা তারপরে তিনি বললেন কি আমাদের কয়েকটি আলামত বলে দাও, তো কয়েকটি আলামত বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে, আর তুমি দেখবে ওয়ান তারাল হুফাতান হুরাতান আলা রিআ আশা ইতাওয়ালুন ফিল বুনিয়ান, তুমি দেখবে এমন ব্যক্তি, এত অসচ্ছল ব্যক্তি, গরিব মানুষ যে জুতা পরার মতো তার তৌফিক নাই, নগ্ন বস্ত্র মানে উলঙ্গ মতো চলে, উলঙ্গের মতো চলে, এরকম মানুষ গরিব, কাপড় কেনার মতো তৌফিক নাই, কিন্তু পরবর্তী ধনী হয়ে যাবে, আর বড় বড় পেট্রোল অট্টালিকা অট্টালিকা বিল্ডিং বানাবার জন্য প্রতিযোগী প্রতিযোগিতায় নামবে, তার মানে হচ্ছে কিয়ামতের আলামত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলেছেন, কিন্তু কিয়ামত কখন হবে বলেননি। বুঝতে পারছেন? একটু বসেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো এই হাদিসটির দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারলাম। আমি আপনাদের এখানে আমি আলোচনা শেষ করে নিচ্ছি, হয়তো অনেকের কাজকর্ম থাকতে পারে। দোয়া করি যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের এই আলোচনাকে কবুল এবং দূর করেন। আল্লাহ তুমি আমাদের এই আমলকে কবুল করো। আল্লাহ আমাদের আজকে এই এই মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ তুমি তাদেরকে নেক বদলা দান করো, এই সেন্টার কর্তৃপক্ষকে আল্লাহ তুমি নেক বদলা দান করো, আর আমাদের আলোচক যারা আছেন বা আলোচনা যারা শুনেছেন আল্লাহ সবাইকে তুমি নেক বদলা দান করো। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে এই আমলকে কবুল এবং দূর করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও। আল্লাহ আমাদের সকলের নিয়ত খালিস করে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।